উচ্চ মাধ্যমিক ব্যবসা নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান। চতুর্থ অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এর প্রথম অধ্যায়ের প্রথম অংশের পর দ্বিতীয় অংশ, পৃষ্ঠা 83, 4.9, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সাম্রাজ্যের নেতা ও মুদ্রাবাজার অভিভাবক। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লিডার অব ব্যাংকিং স্টেট অ্যান্ড দ্য গার্ডিয়ান অব মানি মার্কেট। এ বাক্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ধারণা মেলে। এই গুরুত্ব দিন দিন এতটাই বাড়ছে যে উৎপত্তির প্রথম অবস্থায় এ ব্যাংকের যেরূপ কার্য সম্পাদন করত, বর্তমানে তার চেয়ে অনেক বেশি কাজ সম্পাদন করতে হচ্ছে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ সংক্ষেপে ছকের সাহায্যে তুলে ধরা হলো। এখানে একটি ছক দেখানো হয়েছে যেখানে কয়েকটি ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী, প্রথমত সাধারণ কার্যাবলী, দ্বিতীয়ত সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, তৃতীয়ত অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী, চতুর্থত উন্নয়নমূলক কার্যাবলী এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য কার্যাবলী। তো কার্য সাধারণ কার্যাবলীর মধ্যে আছে 1 নম্বর নোট ও মুদ্রা প্রচলন, 2 নম্বর মুদ্রামান সংরক্ষণ, 3 নম্বর মুদ্রাবাজার পরিচালনা নিয়ন্ত্রণ, 4 নম্বর মুদ্রা ঋণ নিয়ন্ত্রণ, 5 নম্বর বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলীর মধ্যে আছে 1 তহবিল সংরক্ষণ, 2 অর্থ জমাগ্রহণ ও স্থানান্তর, 3 আর্থিক লেনদেন সম্পাদন, 4 হিসাব সংরক্ষণ, 5 ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, 6 বৈদেশিক ব্যাংকের সাথে সম্পর্ক রাখার, 7 সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, 8 সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। এবং অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলীর মধ্যে আছে 1 নম্বরে ব্যাংকের তালিকাভুক্তিকরণ, 2 নম্বর নিকাশ হিসেবে কাজ, 3 নম্বর ঋণদান, 4 নম্বর ঋণ তদারকি, 5 নম্বর ঋণ আদায়ে সহযোগিতা দান, 6 নম্বরে হিসাব নিরীক্ষণ, 7 নম্বরে জমা সংরক্ষণ, 8 নম্বর উপদেষ্টা প্রতিনিধিত্ব। এবং উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে আছে 1 নম্বরে উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন, 2 নম্বরে ব্যাংকিং অবস্থার উন্নয়ন, 3 নম্বর বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, 4 নম্বরে আর্থিক পরিকল্পনার মানোন্নয়ন, 5 নম্বরে জনশক্তির মানোন্নয়ন, 6 নম্বরে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। এবং অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে 1 নম্বর অর্থনৈতিক গবেষণা, 2 নম্বরে তথ্য সংগ্রহ ও তথ্য সরবরাহ, 3 নম্বরে রিপোর্ট তৈরি ও প্রকাশনা। উপরের ছকে বর্ণিত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। সাধারণ কার্যাবলী, জেনারেল ফাংশনস। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরে কতগুলো সাধারণ বা মৌলিক কার্য সম্পাদন করেন, তা নিম্নরূপ। 1. নোট ও মুদ্রা প্রচলন, নোট ইস্যু। বর্তমানকালে সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান, তাই নোট ও মুদ্রার প্রচলন ও সেই সাথে এর ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ। ডি কক বলেছেন, দ্য সেন্ট্রাল ব্যাংক উইচ টুডে এনজয় এ কমপ্লিট মনোপলি অফ দ্য নোট ইস্যু। টিকা ওয়ান, এম এস ডি কক, IBID, পেজ 19। অর্থাৎ বর্তমানকালে সর্বত্র কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এরূপ ব্যাংক উৎপত্তির ইতিহাস থেকে দেখা যায়, বিভিন্ন রাষ্ট্র এরূপ প্রয়োজনেই মূলত এ ধরনের ব্যাংক গঠনে এগিয়ে আসে। দুই, মুদ্রামান সংরক্ষণ, মেইনটেন্যান্স অফ দ্য ভ্যালু অফ কারেন্সি। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট ও মুদ্রা প্রচলনের কারণে এর মূল্যমান সংরক্ষণেরও চেষ্টা চালায়। এজন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থ যোগান নিয়ন্ত্রণ করে এবং বিদেশি মুদ্রার বিচারে বিদেশি মুদ্রার মূল্যমানকে স্থিতিশীল ও অনুকূল রাখতে সচেষ্ট থাকে। প্রফেসর কিস KISTH ও এলকিন বলেছেন, এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুজ এসেনশিয়াল ডিউটি ইজ টু মেনটেন স্টেবিলিটি অফ দ্য মনিটারি স্ট্যান্ডার্ড। টিকা ওয়ান, KISTH অ্যান্ড এলকিন, WA, IBID, পেজ 74। 3. মুদ্রাবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল দ্য মানি মার্কেট। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রাবাজার গঠন পরিচালনা নিয়ন্ত্রণের সবসময় চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয় ও তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। পিএস কোলিন এর মতে, মানি মার্কেট অব অর ফিনান্স মার্কেট ইজ এ প্লেস ওয়ার লার্জ সামস অব মানি আর লেন্ট আর বরোড। টিকা টু, পিএস কোলিন, ডিকশনারি অফ বিজনেস, UBS, দিল্লি, সেকেন্ড এডিশন, 178। 4. ঋণ নিয়ন্ত্রণ, ক্রেডিট কন্ট্রোল। তিন নম্বরে আরো বাকি আছে, ছিল অর্থাৎ মুদ্রা বাজার হলো এমন একটি স্থান যেখানে বড় পরিমাণের অর্থ ধার প্রদান করা হয়। চার, ঋণ নিয়ন্ত্রণ, ক্রেডিট কন্ট্রোল, দেশে ঋণের পরিমাণ বা কর্মস্তরে বজায় রাখাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এজন্য প্রফেসর শ এস এস ও ডব্লিউ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক উইচ কন্ট্রোলস ক্রেডিট। ঠিক আছে, থ্রি, স ডব্লিউ এ আইবিআইডি P78280। ঋণ না পেলে যেমনি দেশের উৎপাদনের চাকা সচল থাকে না, নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে না, তেমনি ঋণ সরবরাহ বাজারে বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দেয় ও মূল্যস্ফীতির অশুভ প্রভাব পড়ে। পাঁচ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ ফরেন এক্সচেঞ্জ। কেন্দ্রীয় ব্যাংকে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন এবং ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে। এজন্য বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ও এর দায়িত্বের মধ্যে নিয়ন্ত্রণ করে দায়িত্বের মধ্যে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ছাড়াও এই ব্যাংকের রিজার্ভের পরিমাণ কর্মস্তরে বজায় রাখার জন্য বিভিন্ন প্রয়াস চালায়। খ, সরকারের ব্যাংক হিসেবে কার্যকরী, ফাংশনস এজ এ গভর্নমেন্ট ব্যাংক। সারা বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে পরিচিত। এম এস ডিকক বলেছেন, সর্বত্র কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে কার্য সম্পাদন করে। সেন্ট্রাল ব্যাংক এভরি হোয়ার ফুলফিল দ্য ফাংশনস অফ দ্য ব্যাংকার এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। টিকা চার, এম এস ডিকক আইবিআইডি P74। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যে সকল কাজ সম্পাদন করে তার নিম্নরূপ। এক, তহবিল সংরক্ষণ, মেইনটেনেন্স অফ গভর্নমেন্ট ফান্ড। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারি তহবিল ও উদ্ধৃত সংরক্ষণ ও তত্ত্বাবধান করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট ফান্ড বা সরকারি তহবিলের সংরক্ষণ বলা হয় থাকে। দুই, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, রিসিভ অ্যান্ড ট্রান্সফার মানি। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন খাত থেকে সরকার রাজস্ব ও পাওনা সংগ্রহ করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে এবং এক খাত থেকে অন্য খাতে অর্থ স্থানান্তর করে থাকে। তিন, আর্থিক লেনদেন সম্পাদন, হ্যান্ডেলিং অফ গভর্নমেন্ট মনিটারি ট্রানজাকশন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন সম্পাদন করে। শুধু তাই নয়, মিস্টার ডিকক বলেছেন, ইট ক্যারিস আউট দ্য গভর্নমেন্টস ট্রানজাকশনস ইন হোম পারচেজেস এন্ড সেলস অফ ফরেন কারেন্সিস এক্সচেঞ্জ। এম এস ডিকক আইবিআইডি P34। অর্থাৎ এটি সরকারের পক্ষে লেনদেন সম্পাদন করে যার মধ্যে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত। চার, হিসাব সংরক্ষণ, মেইনটেন্স অফ গভর্নমেন্ট অ্যাকাউন্ট। এই ব্যাংক সরকারের পক্ষে শুধুমাত্র আর্থিক লেনদেন এবং অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর ই করে না, সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান হিসাবও সংরক্ষণ করে। মিস্টার ডিকক বলেছেন, সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের বিভিন্ন বিভাগ, বোর্ড ও পরিচালনা ও প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করে। তারা পাঁচ, ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, লোন ইস্যু অ্যান্ড ইস্যু সাপ্লাই সুপারভিশন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে। সরকারের আর্থিক সংকটের সময় এই ব্যাংকের সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শুধু তাই নয়, বিভিন্ন খাত হতে ঋণ সংগ্রহেও এই ব্যাংকের সরকারকে সহযোগিতা করে। বন্ড, সিকিউরিটি ইত্যাদি এস ব্যাংকে সরকারের পক্ষে বিক্রি বিক্রয়ের ব্যবস্থা করে এবং উক্ত ঋণ তদারক করে। ছয়, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, মেইনটেনেন্স অব রিলেশনশিপ উইথ আদার ফরেন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে, বিশ্ব ব্যাংকে, আন্তর্জাতিক অর্থ তহবিল, IMF, আঞ্চলিক উন্নয়ন সংস্থা, উন্নয়ন ব্যাংক, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যেমন ADB, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক যেমন IDB ইত্যাদি ব্যাংকের সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখে। সাত, সরকার উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, অ্যাক্টস অ্যাজ অ্যাডভাইজার অ্যান্ড এজেন্ট অফ গভর্নমেন্ট। এই ব্যাংকে সরকারের প্রতিনিধি হিসেবে দেশ বিদেশের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে এবং প্রয়োজনীয় চুক্তি ও লেনদেন সম্পাদন করে। এছাড়া সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে বিভিন্ন পরামর্শ দিয়েও সরকারকে সহায়তা দেয়। আট, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট মনিটারি পলিসি। সরকারের আর্থিক নীতিমালা প্রণয়নে এই ব্যাংক শুধুমাত্র তথ্য সরবরাহ পরামর্শ দিয়েই সাহায্য করে না, তা বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অধ্যাপক আর এস সেয়ার্স তাই বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের সামগ্রিক প্রশাসনের একটি বিশেষ অঙ্গ যা সরকারের আর্থিক নীতিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে। গ গ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ ফাংশনস যে ব্যাংকার আবাদার ব্যাংক। ডক্টর এস এম সেন কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সমাজের নেতা রাজ্য ও সূর্য হিসেবে বর্ণনা করছেন। বাণিজ্য ব্যাংকগুলোকে ঘিরে যেমনি আমানতকারী বা মক্কেলগণ আবর্তিত হয়, তেমনি দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকে ঘিরে কার্যক্রম পরিচালনা করে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে সকল কাজ সম্পাদন করে তার নিম্নরূপ: এক, ব্যাংকে তালিকাভুক্তি করা, স্কেডিউলিং বা ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে এবং তাকে তালিকাভুক্ত করে, এজন্য ব্যাংকগুলো শর্ত পূরণ করেছে কিনা তা বা তালিকাভুক্তির পরও শর্ত পালন করে চলছে কিনা তা সবসময় নজর রাখে। এজন্য প্রয়োজনে নতুন নিয়ম ও কানুনও কেন্দ্রীয় ব্যাংকে নির্ধারণ করে। নতুন শাখা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিষয়ে বিবেচনা করার অনুমতি প্রদান করে। দুই, নিকাশগর হিসেবে কাজ ফাংশনস যে ক্লিয়ারিং হাউস। দৈনন্দিন ব্যাংকিং কার্য সম্পাদনে আন্ত ব্যাংকিং দেনা পাওনার উদ্ভব হওয়ায় সারা বিশ্বে এরূপ নিষ্পত্তির দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে। এজন্য এ ব্যাংক নিজ তত্ত্বাবধানে নিকাশগর পরিচালনা করে। তাই জনসি জে ইউএনসিইউআই বলেছেন, ক্লিয়ারিং ইজ দ্য মেইন অপারেশন অব সেন্ট্রাল ব্যাংকিং। ওয়ান, জনসি এলসি অস্ট্রেলিয়াস গভর্নমেন্ট ব্যাংক। ক্রান্তি অ্যান্ড ডে CRANTEY ক্রান্তি অ্যান্ড ডে TAY 1933 পেজ 166। তিন, রিন্দন স্যাংশন অফ লোন। কেন্দ্রীয় ব্যাংক তার অধীন তালিকাভুক্ত ব্যাংক সমূহের প্রয়োজনে ঋণ দেয়। শুধু তাই নয়, তালিকাভুক্ত ব্যাংকগুলো যখন কোনো সূত্র হতে আহনত বা ঋণ সংগ্রহে ব্যর্থ হয়, তখনও কেন্দ্রীয় ব্যাংক ঋণের শীর্ষস্থল লেন্ডারিং অফ লাস্ট রিসোর্ট হিসেবে ভূমিকা পালন করে। চার, ঋণ তদারকি সুপারভিশন অফ লোন। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সমূহকে শুধু ঋণ প্রদানই করে তা করে না, অধস্তন ব্যাংকগুলো কোন খাতে কিভাবে ঋণ দিচ্ছে তাও তদারক করে। বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় অধিক মুনাফায় আর মুনাফার আশায় অপ্রয়োজনীয় খাতে ঋণ দেয়। জাতীয় স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এসকল ঋণ তদারকি ব্যবস্থা করে। পাঁচ, ঋণ আদায়ে সহযোগিতা দান, অ্যাসিস্ট্যান্স ইন কালেক্টিং ক্রেডিট। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সমূহকে প্রদত্ত ঋণ আদায়ও তাদের সাথে সাহায্য করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন আইন প্রণয়নে উৎসাহ দেয় এবং নিজেও ঋণদান ও ঋণ সংগ্রহের বিষয়ে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করে। ঋণ খেলাপিদের তালিকা সংগ্রহ ও তা প্রকাশ করে এবং কেন্দ্রীয় ব্যাংক অধস্তন ব্যাংক সমূহের ঋণ আদায়ে সহযোগিতা দেয়। ছয়, হিসাব নিরীক্ষণ, অডিট অব অ্যাকাউন্টস। বাণিজ্য ব্যাংকগুলো সঠিকভাবে তার লেনদেন সম্পাদন এবং খাতাপত্র ও হিসাবপত্রাদি সংরক্ষণ করছে কিনা কেন্দ্রীয় ব্যাংক তার সতর্কতার সাথে নিরীক্ষণ করে। এজন্য প্রতিটা কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ থেকে। এছাড়া এ ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক সমূহের লেনদেন সম্পাদন ও হিসাবপত্রাদি সংরক্ষণের নীতি পদ্ধতি নির্ধারণ করে। সাত, জমা সংগ্রহ ও সংরক্ষণ, কালেকশন এন্ড মেনটেন্যান্স অব ডিপোজিট। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ তার সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এরূপ জমা নির্দিষ্ট ব্যাংকের হিসাবে জমা রাখা এবং এই অর্থ সঠিকভাবে তারা জমা দিচ্ছে কিনা তত্ত্বাবধান করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আট, উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, অ্যাক্টস অ্যাজ অ্যাডভাইজার অ্যান্ড এজেন্টস। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সমূহকে সঠিকভাবে পরিচালনার সাথে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে, বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করে ও সহযোগিতা দেয়। এছাড়া এ ব্যাংক অনেক সময় দেশে বিদেশে সদস্য ব্যাংক সমূহের প্রতিনিধি হিসেবে কাজ করে। ঘ, উন্নয়নমূলক কার্যাবলী, ডেভেলপমেন্ট ফাংশনস। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো দেশের সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলো কেন্দ্রীয় ব্যাংকের সমূহ সরকারের নির্দেশ মতো বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা কর চালায়। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ কার্যাবলী তুলে ধরা হলো: এক, উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট প্রোডাকশন ওরিয়েন্টেড সেক্টরস। কেন্দ্রীয় ব্যাংক দেশের উৎপাদন সম্পর্কিত বিভিন্ন খাত যেমন কৃষি শিল্প ইত্যাদির উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করে। এজন্য বিভিন্ন বিশেষায়িত ব্যাংক যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠায় ও পরিচালনায় সহায়তা দেয়। বাণিজ্য ব্যাংক সমূহকেও বিভিন্ন উন্নয়ন খাতে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করে। 2. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, ডেভেলপমেন্ট অব ব্যাংকিং সিস্টেম। দেশের ব্যাংকিং সাম্রাজ্যের নেতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে সবসময় সচেষ্ট থাকে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করে এবং ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার সকল স্তরে সক্রিয় সহযোগিতা দেয়। নতুন শাখা প্রতিষ্ঠা ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণেও কেন্দ্রীয় ব্যাংক সহায়তা প্রদান করে। 3. বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব ফরেন ট্রেড। কেন্দ্রীয় ব্যাংক দেশের আমদানি কামর পর্যায়ে ধরে রেখে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যব্যবস্থা গ্রহণ করে। এজন্য দেশীয় মুদ্রার বিনিময় হারকে স্থিতিশীল রাখতে সচেষ্ট থাকে। এছাড়া বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের চেষ্টা চালায়। 4. আর্থিক পরিকল্পনার মানোন্নয়ন, ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অব ইকোনমিক প্ল্যান। কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান ও সেই সাথে সরকারের ব্যাংক হওয়ার কারণে সরকার গৃহীত আর্থিক পরিকল্পনার মান উন্নয়নে সবসময় শ্রেষ্ঠ হয়। এই জন্য সরকারকে বিভিন্ন তথ্য ও রিপোর্ট সরবরাহ করে এবং পরামর্শ দেয়। সরকারি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। আচ্ছা, জনশক্তির মানোন্নয়ন, ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ ম্যান পাওয়ার। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তির মানোন্নয়নেও চেষ্টা চালায়। নিজ প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে। বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের জনশক্তির মান উন্নয়নে যেমন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেজন্য ব্যাংকগুলোকে উৎসাহ দান, নির্দেশিকা প্রদান ও তার তত্ত্বাবধান করে। 6. প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস। দেশে আবিষ্কৃত ও অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদকে জনগণের অর্থনৈতিক কল্যাণে কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন করে। এই জন্য এরূপ সম্পদ আহরণ ও অনুসন্ধান কাজে লিপ্ত প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাংকে আর্থিক সহায়তা দেয় ও অন্যান্য কার্যাবলী। আদার ফাংশন, উপরোক্ত বিভিন্ন ধরনের কার্যাবলীর বাইরেও কেন্দ্রীয় ব্যাংক আরও কতিপয় কার্য সম্পাদন করে যা নিম্নরূপ। 1. অর্থনৈতিক গবেষণা, ইকোনমিক রিসার্চ। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাবাজারের কার্যকর পরিচালনা, সরকারের আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজে করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধর্মী অর্থনৈতিক গবেষণা কার্য পরিচালনা করতে হয়। এরূপ গবেষণার স্বার্থে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন পড়ে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের পৃথক সেল থাকে। 2. তথ্য সংগ্রহ ও সরবরাহ, কালেকশন অ্যান্ড সাপ্লাই অফ ডেটা। সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজে করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন মুখী তথ্য সংগ্রহ করতে হয়। প্রয়োজনে সরকারের বিভিন্ন বিভাগ তালিকাভুক্ত ব্যাংক সমূহকে কেন্দ্রীয় ব্যাংকে এ সকল তথ্য সরবরাহ করে। 3. রিপোর্ট তৈরি ও প্রকাশনা, প্রিপারেশন অব রিপোর্টস অ্যান্ড পাবলিকেশন। সরকার ও ব্যাংকের নিজস্ব প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। এছাড়া এরূপ ব্যাংক দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থার চালচিত্র সম্পর্কে পত্রিকা প্রকাশ করে। এছাড়া বার্ষিক কার্যক্রমের উপর রিপোর্ট তৈরি, প্রকাশ ও তার বিক্রয়ের ব্যবস্থা করে। এজন্য এ ব্যাংকে ব্যাংকের নিজস্ব প্রকাশনা ও বিক্রয় সেল থাকে। 13. উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বর্তমান কালে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থব্যবস্থার নিয়ামক শক্তি হিসেবে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। আর এ সকল কাজ এমনই পৃথক বৈশিষ্ট্যের অধিকারী যা কেন্দ্রীয় ব্যাংকে একটা স্বতন্ত্র রূপ দিতে সমর্থ হয়েছে। এই কারণে MES ডিকক বলেছেন, সেন্ট্রাল ব্যাংক হ্যাভ ডেভেলপমেন্ট দেয়ার ওন কোড অব রুলস অ্যান্ড প্র্যাকটিসেস উইচ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ দি আর্ট অব সেন্ট্রাল ব্যাংকিং। MS ডিকক, IBID, page 14। অর্থাৎ দায়িত্ব পালন করতে গিয়ে যে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নিয়ম বিধি ও কার্যপ্রণালী গড়ে উঠেছে, আর যাকে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কলা হিসেবে বর্ণনা করা যায়। ব্র্যাকেট, বিশেষ দ্রষ্টব্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পুরোটা পরীক্ষায় আসলে প্রতিটা মূল কার্যাবলীর শুরুতে যে ভূমিকা আছে তা লেখার প্রয়োজন নেই। সাধারণ কার্যাবলী ও সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলীর আওতাভুক্ত পয়েন্টগুলোতে সুবিধা মতো দুটি বাক্য লিখে চললে পরবর্তী দুটি কার্যাবলীর ক্ষেত্রে পয়েন্ট কমানো যেতে পারে। অন্যান্য কার্যাবলী বেলায় পয়েন্ট করে লেখার প্রয়োজন নেই। ব্যাংকলজ, ৪.১০ কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বা গুরুত্ব, ইম্পর্টেন্স অব সেন্ট্রাল ব্যাংক। একটি দেশের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের অবদান অপরিসীম। এ ব্যাংক জাতীয় অর্থনীতির স্নায়ু কেন্দ্র, নার্ভ সেন্টার এরূপ নার্ভ সেন্টার স্বরূপ, যা দেশের সকল অর্থনৈতিক কার্যাবলীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। গ্যাসের শাখা যেমন কাণ্ডের সাহায্য ছাড়াও পরিস্ফুটিত ও প্রলোভিত হতে পারে না, তেমনি দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সাহায্য ছাড়া প্রগতির পথে অগ্রসর হতে পারে না। নিম্নে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব তুলে ধরা হলো। এক, মুদ্রা ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ কারেন্সি। যে উদ্দেশ্যে নোট ও মুদ্রা চালু করা হয় সেই উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবে রূপায়িত করার জন্য মুদ্রার সঠিক ব্যবস্থাপনা অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংকই একমাত্র প্রতিষ্ঠান যা দেশের অভ্যন্তরে নোট ও মুদ্রার প্রচলন এর সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। দুই, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, ডেভেলপমেন্ট অব ব্যাংকিং সিস্টেম। প্রত্যেক দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশে ব্যাংকিং ও ঋণ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুখ্য ভূমিকা গ্রহণ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নিয়ম নীতি তৈরি করে, কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন উপায়ে দেশের ব্যাংকিং ব্যবস্থা উন্নতি সাধনের জন্য বলিষ্ঠ নেতৃত্ব দেয়। তিন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্ল্যান। দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হয়। এজন্য এরূপ ব্যাংক সরকারের পক্ষে বন্ড, সিকিউরিটি ইত্যাদি বাজারে বিক্রয় করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণের যোগান দেয়। এছাড়া প্রয়োজনীয় বিদেশি মুদ্রা সংস্থান করে, যার ফলশ্রুতিতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। চার, বৈদেশিক মুদ্রা, রিজার্ভ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অব দ্য রিজার্ভ অব ফরেন কারেন্সি। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ করে, যাতে প্রয়োজনের সময় বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা না দেয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবহারে বিভিন্ন নিয়ম নীতি আরোপ করে। এ ব্যাংক বৈদেশিক মুদ্রার যথাযথ ব্যবহারের প্রতিও সতর্ক দৃষ্টি রাখে। পাঁচ, মুদ্রার মান রক্ষা, মেইনটেন্যান্স অব মনিটারি ভ্যালু। মুদ্রার বাহ্যিক মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। এজন্য এই ব্যাংক বৈদেশিক বিনিময়ের হার নিরূপণ ও এক্ষেত্রে করণীয় কার্যব্যবস্থা গ্রহণ করে বৈদেশিক বিদেশীয় মুদ্রার মূল্যায়ন রক্ষা করে। এতে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ঘটে। ছয়, পণ্য মূল্যের স্থিতিশীলতা রক্ষা, মেইনটেনিং দ্য স্টেবিলিটি অব প্রাইস লেভেল। দেশের মধ্যে মুদ্রা ও ঋণ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক পণ্য মূল্যের উত্থান পতন রোধ করে এবং মূল্যের স্তরে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। আর এরূপ স্থিতিশীলতা দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের সহায়ক হয়। সাত, ঋণ ব্যবস্থা সুষ্ঠু পরিচালনা, প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অব ক্রেডিট সিস্টেম। যে কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্য সরকার নিয়ন্ত্রিত একটি নির্ভরযোগ্য সুদক্ষ কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশের ঋণ সরবরাহ পরিস্থিতিকে কাম্যস্তরে বজায় রাখতে ও তা সুষ্ঠুভাবে পরিচালনা করে পরিচালিত করে। আট, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব হোম ট্রেড অ্যান্ড ফরেন ট্রেড। অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকে বিশেষায়িত বিভাগ খুলে দেশের শিল্প, বাণিজ্য ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব খাতে প্রয়োজনীয় মূলধনের যাতে কোনো অভাব না হয় এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে প্রয়োজনীয় মূলধনের যোগান দেয়। এছাড়া বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে, এটা আমদানি রপ্তানি বাণিজ্যের অগ্রগতিতেও সহায়তা করে। নয়, তালিকাভুক্ত ব্যাংকের সহায়তা, অ্যাসিস্ট্যান্স টু স্কেডিউল্ড ব্যাংক। তালিকাভুক্ত কোনো ব্যাংক আর্থিক সংকটে পতিত হলে কেন্দ্রীয় ব্যাংক তার পাশে এসে দাঁড়ায় এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে, ফলে দুর্দশাগ্রস্ত ব্যাংকের সংকট হতে নিষ্কৃতি পায় ও তার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে। এতে জনগণের মাঝে ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আস্থা সৃষ্টি হয়। দশ, সরকারের পক্ষে প্রতিনিধিত্ব, এজেন্সি ইন ফেভার অফ গভর্নমেন্ট। বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সরকারের প্রতিনিধিত্ব করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন প্রকার আর্থিক কার্যাবলী সম্পাদন ও বিভিন্ন পক্ষের কার সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে। এতে সরকারের অর্থনৈতিক কাজ অতি গতিশীল হয়। এগারো, অর্থ বাজারের উন্নয়ন, ডেভেলপমেন্ট অব মানি মার্কেট। একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণের নিমিত্তে প্রত্যেক দেশের একটি সুসংগঠিত অর্থ বাজার থাকা অপরিহার্য। আর এই অর্থ বাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন পড়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের। একটি সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক দেশে একটি সুসংবদ্ধ ও শক্তিশালী অর্থ বাজার গড়ে তুলতে সক্ষম হয়। বারো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রিয়েশন অব এমপ্লয়মেন্ট অপরচুনিটি। কেন্দ্রীয় ব্যাংকের সকল প্রচেষ্টা দেশের অর্থনৈতিক কল্যাণ ও সমৃদ্ধিকে ঘিরে আবর্তিত হয়। তাই দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক যেমনই প্রচেষ্টা চালায়, তেমনি দেশের উৎপাদনের বিভিন্ন খাতের যাতে প্রয়োজনীয় ঋণ সহায়তা পায় তারও ব্যবস্থা করে, ফলে দেশে ব্যাপক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তেরো, সুষম উন্নয়ন নিশ্চিতকরণ। এনশিওরিং ব্যালেন্স ডেভেলপমেন্ট, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। অত্যাধুনিক সকল খাত যেন প্রয়োজন অনুযায়ী সমান গুরুত্ব পায়, এর জন্য কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা চালায়। প্রয়োজনীয় দুর্বল খাতগুলোকে চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণ বৃদ্ধির তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে উদ্বুদ্ধ করে। এতে সকল খাতের সুষম উন্নয়ন নিশ্চিত হয়। 14. অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ইকোনমি, মুদ্রা সঠিক ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন, মুদ্রার মান ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ এবং পণ্য মূল্যে স্থিতিশীলতা বজায় রেখে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যারা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মানব দেহের জন্য মেরুদণ্ডের প্রয়োজন যেমনই অনস্বীকার্য, তেমনি দেশের অর্থনীতিকে সচল ও সক্ষম রাখার ক্ষেত্রে উন্নয়ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব ও তার সে কোনো অংশে কম নয়। মেরুদণ্ডের অভাবে মানুষ যেমন যেমন হয় অচল ও অক্ষম, তেমনি কেন্দ্রীয় ব্যাংক না থাকলে আধুনিক বিশ্বের যে কোনো দেশের অর্থনীতি নিঃসন্দেহে হয়ে পড়বে নিস্তম্ভ গতিশীল গতিহীন। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন সেন্ট্রাল ব্যাংক এন্ড গভর্নমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কি হবে তা এর মালিকানার প্রকৃতির উপর নিয়ে কিছুটা নির্ভর করে, তবে এই কথা সত্য যে মালিকানা যে ধরনের হোক না কেন, এর গঠনের উদ্দেশ্য কার্যাবলী সবকিছু বিবেচনা করলে সকল দেশের সরকারের সাথে এর স্বাভাবিক ও প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করা যায়। এর সম্পর্কের প্রকৃতি তুলে ধরার জন্য কতিপয় এই বিষয় নিম্নে তুলে ধরা হলো। 1. সরকারি মালিকানা, গভর্নমেন্ট ওনারশিপ। মালিকানা প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান কালে কেন্দ্রীয় ব্যাংকে কোথাও সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এবং কোথাও যৌথ মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। যৌথ মালিকানার ক্ষেত্রে সরকারি অংশই থাকে বেশি, তাই স্বাভাবিক নিয়মে সরকারের সাথে এর প্রত্যক্ষ মালিকানার সম্পর্ক গড়ে ওঠে। 2. সরকারি নিয়ন্ত্রণ, গভর্নমেন্ট কন্ট্রোল। পৃথিবীর প্রত্যেক দেশে সরকার ও সরকার কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করে। এরূপ গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য সরকার বিশেষ আইন পাশ করে, যে আইনে এর ওপর কর্তৃত্ব করার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকে। যৌথ মালিকানা এরূপ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও আইনের মাধ্যমে সরকার এর ওপর সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় বিধান যুক্ত করে। 3. সরকারের ব্যাংকার, ব্যাংক অব দ্য গভর্নমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে, ফলে উভয় পক্ষের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে। সরকারের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের অর্থ জমা রাখে, সরকারের পক্ষে অর্থ লেনদেন করে, হিসাব রাখে, সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে, ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাংকার মক্কেল সম্পর্ক স্থাপিত হয়। 4. সরকারের হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট বা গভর্নমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের আর্থিক লেনদেন ও টাকা পয়সার হিসাব সংরক্ষণ করে এবং হিসাব সংরক্ষণের জন্য কেন্দ্র সরকারের নিকট সম্পূর্ণ দায়ী থাকে, ফলে প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপকের সাথে হিসাব রক্ষকের যে সম্পর্ক থাকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান থাকে। 5. সরকারের প্রতিনিধি, এজেন্ট অফ গভর্নমেন্ট। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রধান প্রিন্সিপাল এবং প্রতিনিধির এজেন্ট সম্পর্ক বিদ্যমান। সরকারের আর্থিক প্রতিনিধিত্ব করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকে সরকার প্রতিনিধি হিসেবে দেশে বিদেশে বিভিন্ন পক্ষের সাথে চুক্তি সম্পাদনে দেনা পাওনার নিষ্পত্তি করে এবং অন্যান্য প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন করে। 6. সরকারের উপদেষ্টা, অ্যাডভাইজার টু গভর্নমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কাজ করে, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে কিংবা দেশের অর্থনীতি ও শিল্প বাণিজ্য সম্পর্কিত নীতি ও পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে সরকার কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ গ্রহণ করে। এভাবে উভয় পক্ষের মধ্যে পরামর্শদাতা ও পরামর্শ গ্রহীতা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। 7. সরকারের তথ্য সরবরাহকারী, ইনফরমেশন সাপ্লায়ার অফ গভর্নমেন্ট। তথ্য সরকারের সরবরাহকারী হিসেবেও সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন আর্থিক বিষয়ে প্রয়োজন হলে সরকার কেন্দ্রীয় ব্যাংকের নিকট তথ্য চেয়ে পাঠায়। কেন্দ্রীয় ব্যাংক তখন তথ্য সংগ্রহ করে বা তার নিকট রক্ষিত আর্থিক তথ্যাবলী সরকারের কাছে প্রেরণ করে। 8. ঋণদান, লোন ইস্যু। উৎপত্তিকাল হতেই কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণদানের প্রধান সরকারকে ঋণদানের প্রধান উৎস হিসেবে গণ্য হয়। সরকার আর্থিক সংকটে নিপতিত হলে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের সাহায্যে এগিয়ে আসে। এটি সরকারকে শুধুমাত্র ঋণই দেয় না, সরকারি বন্ড, সিকিউরিটি ইত্যাদি বিষয়ে ইত্যাদি বিক্রয় করে ঋণ সংগ্রহে সহায়তা করে, তাহলে উভয় পক্ষের মধ্যে ঋণদাতা ও ঋণ গ্রহীতা সম্পর্ক সৃষ্টি হয়। পৃষ্ঠা 91-9 নোট প্রচলনের একক অধিকার, সোল রাইট টু ইস্যু নোট। মূলত নোট ইস্যুর প্রয়োজনই কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি। রাষ্ট্র এ প্রয়োজনই প্রথমে দিকে কিছু সংখ্যক ব্যাংকে ইস্যু ব্যাংকের মর্যাদা দেয়, যা পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের রূপ পরিগ্রহ করে। বর্তমানে সকল দেশে কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলনের এক অধিকারী প্রতিষ্ঠান, তাই দেশের জন্য প্রয়োজনীয় নোট ইস্যুর একমাত্র দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে সরকারের সাথে এরূপ ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। 10 অর্থবাজারের অভিনবত্ব, অর্থবাজারের অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ অফ মানি মার্কেট। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থবাজারের অভিভাবক। অর্থবাজারের সমৃদ্ধির উপর জাতীয় সমৃদ্ধি নির্ভরশীল, আর জাতীয় সমৃদ্ধির দায়িত্ব প্রধানত সরকারের। সরকার জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সবসময় চেষ্টা চালায়, আর এই প্রচেষ্টায় সরকারের পক্ষে মুখ্য ভূমিকা পালন করে কেন্দ্রীয় ব্যাংক। তাই অর্থবাজারের অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক, আর এরূপ ব্যাংকের কর্তা হলো সরকার। 11 বৈদেশিক মুদ্রা সংরক্ষক ও পরিচালক, রিজার্ভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অব ফরেন কারেন্সি। যেখানে দেশে কেন্দ্রীয় ব্যাংকের সরকারের পক্ষে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ পরিচালনা ও নিয়ন্ত্রণের একক অধিকারী প্রতিষ্ঠান। এরূপ ব্যাংকে শুধু বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করে না, রিজার্ভ অনুকূলে রাখার জন্য বিভিন্ন কর্মব্যবস্থা গ্রহণ করে। দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার দায়িত্ব এই ব্যাংকের, তাই সরকারের পক্ষে এই গুরুদায়িত্ব পালনেও উভয়ের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়। 12 সরকারি প্রকল্পে সহায়তা, অ্যাসিস্ট্যান্স ইন গভর্নমেন্ট প্রজেক্ট। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, তথ্য সরবরাহ করে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারের উন্নয়ন প্রকল্প সমূহ প্রণয়ন ও বাস্তবায়নে সাহায্য করে। ফলে সরকার এসব ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ওপর বহুলাংশে নির্ভর করতে পারে। বস্তুত পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সরকারের প্রধান প্রকল্প সহায়ক। 13 অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, মেইনটেন্যান্স অফ ইকোনমিক স্টেবিলিটি। যে কোনো দেশেই অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জাতীয় উন্নয়ন নির্ভর করে, আর এরূপ স্থিতিশীলতা বিধানের মূল দায়িত্ব হলো সরকারের, আর এই ক্ষেত্রে সরকারের মুখ্য সহযোগী হলো কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক মুদ্রা মান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্য প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সরকারকে সহায়তা দেয়। প্যারা পরিশেষে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ও সরকার একে অপরের সহায়ক। বিভিন্ন কাজে ও প্রয়োজনে উভয়ের মধ্যে নানান সম্পর্ক বলা হলেও এই সম্পর্ক এতটাই প্রত্যক্ষ অবিচ্ছেদ্য যে তাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে চিত্রায়িত করা কঠিন। এম এইচ ডিকক বলেছেন, সেন্ট্রাল ব্যাংক এভরিওয়্যার ফুলফিল দ্য ফাংশনস অফ ব্যাংকার এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ পৃথিবীর সর্বত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে কাজ করে। তাই এ দায়িত্ব পালনে যা করা প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকে তাই সম্পাদন করে থাকে। ৪.১২ কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত ব্যাংকের সম্পর্ক, রিলেশন বিটুইন সেন্ট্রাল ব্যাংক এন্ড কেন্দ্রীয় ব্যাংক। ব্র্যাকেট এই বিষয়টি বাণিজ্যিক ব্যাংক ৬ নম্বর অধ্যায়ের ৬.২২ শিরোনামে আলোচনা করা হয়েছে। ব্র্যাকেট খুলেছে। ৪.১৩ কেন্দ্রীয় ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানায় থাকা বাঞ্ছনীয় কেন? Why should a central bank be state-owned? কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত প্রতিষ্ঠান। এরূপ ব্যাংক ব্যবস্থার শুরুতে কোথাও সরকার কোথাও বেসরকারি মালিকানায় এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও দ্রুত সে অবস্থার পরিবর্তন ঘটে। বর্তমানে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানা এবং ক্ষেত্র বিশেষে যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে। প্যারা যে সকল কারণে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকা আবশ্যক গণ্য করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো। 1 জাতীয় অর্থনৈতিক কল্যাণ, ন্যাশনাল ইকোনমিক ওয়েলফেয়ার। রাষ্ট্রীয় মালিকানার কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হলে তা রাষ্ট্রের বা জনগণের অধিক অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে পারে। 2 জাতীয় গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব পালন, অবজার্ভিং দ্য ন্যাশনাল ইকোনমিক ডিউটিস। নোট ইস্যু, মুদ্রাবান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পক্ষে নিরপেক্ষভাবে পালন করা সম্ভব। তিন কল্যাণ ধর্মী প্রতিষ্ঠান পরিচালনা অ্যাডমিনিস্টারিং ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বেসরকারি মালিকানা বেসরকারি মালিকগণ সবসময় অধিক মুনাফা প্রত্যাশা করে, তাই তাদের মালিকানা কেন্দ্রীয় ব্যাংকের ন্যায় কল্যাণ ধর্মী প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়, যা সরকারি মালিকানায় সম্ভব। চার, সরকারের পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা অ্যাডমিনিস্টারিং অর্গানাইজেশন ইন ফেভার অফ গভর্নমেন্ট, সরকারের পক্ষে আর্থিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা, হিসাব সংরক্ষণ, অর্থ লেনদেন, ঋণ তদারকি ইত্যাদি কার্য সুষ্ঠুভাবে নির্বাহের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংকই অধিকতম। পাঁচ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এস্টাবলিশিং টোটাল কন্ট্রোল, কেন্দ্রীয় ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানায় থাকলে সরকারের পক্ষে এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। ছয়, ক্ষতিকর প্রভাব হ্রাস, রিডিউসিং অ্যাডভাইজার ইনফ্লুয়েন্স, রিডিউসিং অ্যাডভার্স ইনফ্লুয়েন্স, কেন্দ্রীয় ব্যাংকে রাষ্ট্রীয় মালিকানায় থাকলে বেসরকারি পুঁজিপতি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে বিপথে পরিচালিত করতে পারে না। সাত, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ কন্ট্রোলিং মানি মার্কেট, এরূপ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকলে দেশের মুদ্রাবাজারের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। আট, বৈদেশিক বিনিয়োগ নিয়ন্ত্রণ কন্ট্রোলিং ফরেন এক্সচেঞ্জ, রাষ্ট্রীয় মালিকানা বিশিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কার্যকরভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন ও রিজার্ভ নিয়ন্ত্রণ করা সম্ভব। নয়, সঠিক পরামর্শ প্রদান, প্রোভাইডিং প্রপার অ্যাডভাইস, কেন্দ্রীয় ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানায় থাকলে এটা নিরপেক্ষভাবে সরকারকে বিভিন্ন আর্থিক বিষয়ে পরামর্শ প্রদান করতে পারে। দশ, কার্যকর প্রতিনিধিত্ব, ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন, রাষ্ট্রীয় মালিকানা বিশিষ্ট কেন্দ্রীয় ব্যাংক অন্য কোনো উদ্দেশ্যে প্রভাবিত না হয়ে সঠিকভাবে সরকারের প্রতিনিধিত্ব করতে পারে। প্যারা, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি গণ্য হওয়ায় এরূপ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেসরকারি মালিকানার প্রতিষ্ঠিত ও পরিচালিত হওয়া উচিত নয়। এ কারণে পুঁজিবাজার সূতিকাগার হিসেবে গণ্য যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীনে আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু মালিকানা এরূপ ব্যাংক পরিচালিত হলেও সেখানে সরকারের শেয়ারের পরিমাণই বেশি, তাই এরূপ ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানা থাকার কোনো বিকল্প নেই। চার দশমিক চোদ্দ, কেন্দ্রীয় ব্যাংকের কি সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা উচিত? শুড দ্য সেন্ট্রাল ব্যাংক পারফর্ম দ্য জেনারেল ব্যাংকিং ফাংশনস? কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে কি না এ ব্যাপারে দ্বিমত রয়েছে। অধিকাংশের মতে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা আদৌ উচিত নয়। ব্যাংক বিশারদ আর এস এস আর অভিমত পোষণ করেন যে বাণিজ্যিক ব্যাংকে নেই এর উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা উচিত, কিন্তু বর্তমানকালে বাণিজ্যিক ব্যাংকে বিহীনের দেশ খুঁজে পাওয়া দুষ্কর। তাই বলা যায় বর্তমানে কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদনের প্রয়োজন পড়ে না। প্যারা, যেসব কারণে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা উচিত না তা নিম্নে আলোচনা করা হলো। এক, অর্থনৈতিক কল্যাণ, ইকোনমিক ওয়েলফেয়ার, মুনাফা অর্জন নয় বরং অর্থনৈতিক কল্যাণ সাধনই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকিং কার্য সম্পাদন করলে মুনাফা অর্জনের প্রতি এর ঝোঁক বাড়বে এবং জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক কল্যাণের বিষয়টি গৌণ হয়ে পড়বে, তাই দেশের সার্বিক কল্যাণের স্বার্থে তা কখনোই কাম্য হতে পারে না। দুই, মুদ্রা ব্যবস্থাপনা, কারেন্সি ম্যানেজমেন্ট, সারা বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের পক্ষে নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। নোট ও মুদ্রা প্রচলন এর ব্যবস্থাপনা জাতীয় স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। এর উপর মুদ্রামান ও মূল্য স্তরে স্থিতিশীলতা নির্ভর করে, তাই কেন্দ্রীয় ব্যাংক যদি অন্যান্য ব্যাংকের ন্যায় সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তবে জাতীয় গুরুত্বপূর্ণ ও এই দায়িত্ব পালনে বিঘ্নের সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। তিন, ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ কন্ট্রোল অব ব্যাংকিং সিস্টেম, কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এটা যেসব ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাদের কার্যসমূহ যদি তারা নিজের দ্বারাই সম্পাদিত হয় তবে তার পক্ষে বাণিজ্য ব্যাংকগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব নয়। তাই ব্যাংক ব্যবস্থার একচ্ছত্র ও নিয়ন্ত্রণকারী হিসেবে স্বীয় আসন বজায় রাখার সাথে এরূপ ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন থেকে বিরত থাকা উচিত। চার, অবাঞ্ছিত প্রতিযোগিতা এড়ানো, অ্যাভয়েডিং আনওয়ান্টেড কম্পিটিশন, সাধারণ ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণমূলক সম্পর্ক বজায় থাকে বলে উভয় পক্ষের মধ্যে প্রতিযোগিতার উদ্ভব হওয়া কখনোই উচিত নয়। কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকিং কার্য সম্পাদন করলে বাণিজ্যিক ব্যাংকের সাথে এর প্রতিযোগিতা অবশ্যম্ভাবী, এই প্রতিযোগিতা এড়ানোর জন্য এরূপ কাজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের দূরে থাকা আবশ্যক। পাঁচ, অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সেফগার্ড অব ইকোনমিক ইন্টারেস্ট, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কর্তব্য। এই জন্য এই ব্যাংক নোট ইস্যু, মুদ্রামান সংরক্ষণ, সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন ইত্যাদির ন্যায় জাতীয় গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যে মনোনিবেশ করলে তার এই গুরুত্বপূর্ণ কর্তব্য হতে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্থায়ী বিশেষায়নে বিঘ্নতাহীন হিন্ড্রেন্স ইন স্পেশালাইজেশন। কেন্দ্রীয় ব্যাংক এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান, এর মূল কার্যাবলী সম্পূর্ণরূপে বিশেষায়িত। কাজে এ ব্যাংক যদি সাধারণ ব্যাংকিং কার্য সম্পাদন শুরু করে তবে এর বিশেষায়িত রূপ বিনষ্ট হতে বাধ্য। তাই মূল কাজে বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা থাকে এমন সাধারণ ব্যাংকিং কার্যাবলী হতে একে দূরে থাকা উচিত। 7. ঋণ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অব ক্রেডিট। বাণিজ্য ব্যাংক সমূহ যে ঋণ সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংক তা নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কার্যকরভাবে ঋণ নিয়ন্ত্রণের উপর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভরশীল। তাই বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করলে এবং নিজেও সাধারণভাবে ঋণ দেওয়া শুরু করলে তার পক্ষে সামগ্রিক ঋণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয়। 8. সরকারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালনে বিঘ্নতা, অবস্টেকলস ইন পারফর্মিং রেসপন্সিবিলিটি অব গভর্নমেন্ট ব্যাংক। সরকারের ব্যাংকার প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন প্রকার সরকারি দায়িত্ব পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের সাধারণ কার্যাবলীতে আত্মনিয়োগ করলে স্বাভাবিকভাবে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে, যা দায়িত্ব যা জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়ারই নামান্তর। 9. অভিভাবকত্ব ক্ষুণ্ণ, গার্ডিয়ানশিপ ইম্পার্ট। কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সকল ব্যাংকের ও মুদ্রা বাজারের অভিভাবক। এটা দেশের একক বিশেষায়িত প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাংকের জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা দেয়। তাই এরূপ ব্যাংকে যদি সাধারণ ব্যাংকিং কার্য সম্পাদন করে তবে এর এই দায়িত্বশীল পদমর্যাদা স্বাভাবিকভাবেই ক্ষুণ্ণ হতে বাধ্য। 10. ঋণের শেষাশ্রয়স্থল, লেন্ডার অব লাস্ট রিসোর্ট। কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষাশ্রয়স্থল হিসেবে গণ্য হয় সাধারণ ব্যাংকগুলো, ও সেই সাথে সরকার আর্থিক সংকটে পড়লে সাহায্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যদি নিজেই সাধারণ ব্যাংকিং কার্য সম্পাদন করে তাহলে তার পক্ষে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করাও অসম্ভব। ১১. বহির্বিশ্বের সাথে যোগাযোগ, কন্ট্রাক্ট উইথ এক্সটার্নাল ওয়ার্ল্ড। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক বিষয়ে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে। এটা এই ব্যাংকের একটি বিশেষ দায়িত্বপূর্ণ কাজ। কিন্তু সাধারণ ব্যাংকিং কার্যাবলীর সাথে জড়িত হয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব নাও হতে পারে। ১২. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, কন্ট্রোল অব ফরেন এক্সচেঞ্জ। বর্তমানে কালে ছোট বড় সকল দেশের বৈদেশিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নির্ধারণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও এতদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নীতি নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত। সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করলে এই জাতীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই উপসংহারে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকের ন্যায় সাধারণ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা উচিত নয়। দেশের অর্থ ব্যবস্থার চালিকা শক্তি হিসেবে যে গুরু দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত এবং আধুনিক বিশ্ব উত্তরোত্তরের দায়িত্ব যেভাবে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, সাধারণ কার্যাবলী সম্পাদনের মাধ্যমে সেই দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করার কোনো প্রশ্নই উঠে না। 4.15 কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষাশ্রয়স্থল ব্যাখ্যা করো। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট এক্সচেঞ্জ। তালিকাভুক্ত ব্যাংক সমূহ যখন তারল্য সংকটে পড়ে, কোনো উৎস থেকে প্রয়োজনীয় আমানত বা ঋণ সংগ্রহে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে তালিকাভুক্ত ব্যাংক সমূহকে ঋণ সংগ্রহে এগিয়ে আসে। এরূপ ভূমিকার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ঋণদানের শেষাশ্রয়স্থল বলে শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংক সমূহকেই নয় শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংক সমূহকেই নয় সরকারের ঋণের প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সরকারকে ঋণ সরবরাহ করে। প্যারা, দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষভাবে ঋণদানের সাথে জড়িত থাকে। দেশের স্বার্থে ঋণে প্রদান আবশ্যক বিবেচিত হলেও অনেক সময় এসব প্রতিষ্ঠান সামর্থ্যের অভাবে ঋণ দিতে পারে না। অতিরিক্ত ঋণ দিয়েও তালিকাভুক্ত ব্যাংকগুলো অনেক সময় মারাত্মক সমস্যায় পড়ে যায়। এছাড়া দেশের সরকারও অনেক সময় আর্থিক সমস্যার সম্মুখীন হয়। এমন অবস্থায় অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ করতে না পেরে সকল পক্ষই ঋণের সর্বশেষ উৎস হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকে সে মত অবস্থায় তালিকাভুক্ত ব্যাংক সমূহকে নিম্নোক্তভাবে ঋণ সরবরাহ করে। ক. কেন্দ্রীয় ব্যাংকে জমাকৃত নগদ জমা সঞ্চিতি থেকে ঋণ মঞ্জুর। খ. রেপোর মাধ্যমে বিধিবদ্ধ নিঃসঞ্চিতি হিসেবে রক্ষিত ট্রেজারি বিলের বিপক্ষে ঋণ মঞ্জুর। গ. ব্যাংকের নিকট সংগ্রহ ব্যাংকের নিকট রক্ষিত বিল বন্ড ইত্যাদি জামানতের বিপক্ষে ঋণ মঞ্জুর। ঘ. ব্যাংকের আমানত সনদ ক্রয়ের মাধ্যমে ঋণদান ও নিজস্ব তহবিল থেকে ঋণদান ইত্যাদি। তেরা, তাই উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় তালিকাভুক্ত ব্যাংকগুলো ও সরকার যখন কোনো ক্ষেত্র থেকে প্রয়োজনীয় ঋণ সুবিধা পায় না, তখন কেন্দ্রীয় ব্যাংক এই ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে ঋণ সুবিধা প্রদান করে। তাই প্রফেসর হটরে যথার্থই বলেছেন, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। ৪.১৫ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা করো। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ব্যাংকার অফ আদার ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ব্যাংকার অফ ইটস স্কেডিউল ব্যাংক। এই ছোট বাক্যটি ব্যাখ্যার পূর্বে ব্যাংকার কি তা জানা প্রয়োজন। 1881 সালে ব্রিটিশ স্ট্যাম্প আইনে এই সম্পর্কে বলা হয়েছে, এনি পার্সন ক্যারিং অন দ্য বিজনেস অফ ব্যাংকিং ইজ এ ব্যাংকার, অর্থাৎ ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোনো ব্যক্তি ব্যাংকার। প্যারা, ব্যাংকার হিসেবে কোনো ব্যাংক তার মক্কেলের পক্ষে নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে। এক, জনগণের আমানত গ্রহণ করে। দুই, জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ দেয়। তিন, বিনিময় বিল বাট্টা করে। চার, মক্কেলের হিসাব সংরক্ষণ করে। পাঁচ, মক্কেলের প্রয়োজনে ঋণ দেয়। ৬, ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে পরামর্শ দান করে। ৭, অর্থ স্থানান্তর সহ বিভিন্ন আর্থিক সেবা সুবিধা প্রদান করে ইত্যাদি। অতএব দেখা যায় যে ব্যাংক তার মক্কেলদের উপরোক্ত কার্যগুলো সম্পাদন করে, সে ব্যাংকে উপরোক্ত মক্কেলের ব্যাংকার বলা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার কি না এই আলোচনায় যাওয়ার পূর্বে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পক্ষে এই ব্যাংকে কি কি কার্য সম্পাদন করে তা আলোচনা করা প্রয়োজন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদিত কার্যাবলী নিম্নরূপ। ১. তফসিলি ব্যাংকের মোট তলবি আমানত ও মেয়াদি আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিজের কাছে নির্দিষ্ট ব্যাংকার ব্যাংকের হিসাবে গচ্ছিত রাখে। ২. এর জন্য কেন্দ্রীয় ব্যাংক সকল তালিকাভুক্ত ব্যাংকের নামে চলতি হিসাব পরিচালনা করে। ৩. প্রয়োজনীয় মূল মুহূর্তে ব্যাংকগুলোকে অর্থ উত্তোলনের সুযোগ দান করে। ৪. তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনে ঋণ দেয়। ৫. তফসিলি ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে প্রয়োজন নিকেশ ঘরের সুবিধা দেয়। ৬. তফসিলি ব্যাংকের বিল পুনর্বাট্টাকরণের ব্যবস্থা করে। ৭. প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও প্রতিনিধিত্ব করে ইত্যাদি। প্যারা, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ব্যাংকার হিসেবে একটি ব্যাংকে যেমন অন্যান্য মক্কেলদের পক্ষে কার্য সম্পাদন করে, তেমনি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তার তহসিলভুক্ত ব্যাংকগুলোর পক্ষে অনুরূপ কিছু কার্যাবলী সম্পাদন করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। বিশেষ দ্রষ্টব্য, ভালো মনে হলে ৪.৯ লিখিত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী শীর্ষক আলোচনার গ অংশ দেখা যেতে পারে। ৪.১৭ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের ব্যাখ্যা করো। দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য গার্ডিয়ান অফ মানি মার্কেট। এক্সপ্লেইন, কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান যা মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে পরিচালনা নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে। যে সকল কারণে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক মুরব্বী বলা হয় তা নিম্নে আলোচনা করা হলো। ৯৩. ১. প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, প্রিপেয়ারিং নেসেসারি প্ল্যান। দেশের স্বার্থে একটি সুসংগঠিত মুদ্রাবাজার গঠনের লক্ষ্যে এই ব্যাংক প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ন্ত্রণ করে। ২. গঠন ও উন্নয়নের সহায়তা, হেল্পিং ইন ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মুদ্রাবাজারের সাথে সম্পর্ক যুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গঠন ও উন্নয়নের সহায়তা করে। ৩. পরিচালনায় সহায়তা, হেল্পিং ইন ম্যানেজমেন্ট। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে আর্থিক বিষয়ে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ দিয়ে পরিচালনায় সহযোগিতা প্রদান করে। ৪. মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা, মেনটেনিং দ্য স্টেবিলিটি অফ মানি মার্কেট। মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষার্থে এই ব্যাংকে সরকারকে বিভিন্ন ধরনের আর্থিক পরামর্শ ও সহযোগিতা দেয়। পাঁচ মুদ্রামান সুরক্ষা প্রপার মেইনটেন্স অব মানি ভ্যালু। মুদ্রামান কাম্যস্তরে সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নোট ও মুদ্রা প্রচলন মান সংরক্ষণ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ছয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন অবজারভিং রেসপন্সিবিলিটি ইজ এজ এজেন্ট। এ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক সমূহের প্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজ সম্পাদন করে ইত্যাদি। তেরা পরিশেষে বলা যায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মুদ্রা বাজারের অভিভাবক হিসেবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কে বলা যায় দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য গার্ডিয়ান অফ মানি মার্কেট, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক। এর পরের প্যারা হলো 4.18 বাংলাদেশ ব্যাংক পৃষ্ঠা 96 সমাপ্ত পর্যন্ত।